আমার বড় পীর জিলানি ওলির শিরোমণি, আমার বড় পীর জিলানি ওলির শিরোমণি, পাঁচ কলেমার সেহরা পড়েছে মোহাম্মদি চাদর পরে পিয়া ধরা এসেছে, ওলির শিরোমণি বড় পীর জিলানি, আমার বড় পীর জিলানি ওলির শিরোমণি। মা জননী সব সময় কোরআন পড়েছিল, মায়ের পেটে উনিশ পারা শুনে হাফেজ হলো, মা জননী সব সময় কোরআন পড়েছিল, মায়ের পেটে উনিশ পারা শুনে হাফেজ হলো, পীর জাহানের মনি নেক আমলের খনি, পীর জাহানের মনি নেক আমলের খনি, কচি মুখে খোদার নাম সদাই সে জপেছে, বড় পীর জিলানি ওলির শিরোমণি, পাঁচ কলেমার সেহরা পড়েছে, পাঁচ কলেমার সেহরা পড়েছে। আল্লাহ আল্লাহ কি উজালা সুরতে কালিমুল্লাহ, যাহার প্রেমে জাহির বাতুনে মগন রসুল্লাহ, আল্লাহ আল্লাহ কি উজালা সুরতে কালিমুল্লাহ, যাহার প্রেমে জাহির বাতুনে মগন রসুল্লাহ, মারফতের তাজ পরে খেলা করে ঝুবড়ি ঘরে, মারফতের তাজ পরে খেলা করে ঝুবড়ি ঘরে, জান্নাতি মেহেদি পরে খোদার জিকির করেছে, আমার বড় পীর জিলানি ওলির শিরোমণি, পাঁচ কলেমার সেহরা পড়েছে, পাঁচ কলেমার সেহরা পড়েছে। ওলিরা মরে না কভু থাকে পর্দা করে, খুঁজলে পরে দেখা পাবে আশিকের অন্তরে, ওলিরা মরে না কভু থাকে পর্দা করে, খুঁজলে পরে দেখা পাবে আশিকের অন্তরে, বড় পীর জিন্দা ওলি হাসান বাগের কোলে, বড় পীর জিন্দা ওলি হাসান বাগের কোলে, বাগদাদে শুয়ে মঙ্গল কামনা করেছে, আমার বড় পীর জিলানি ওলির শিরোমণি, পাঁচ কলেমার সেহরা পড়েছে, পাঁচ কলেমার সেহরা পড়েছে। গসুল আজম মায়ের পেটে নামাজ রোজা করে, বাঘের রূপে মায়ের মান বাঁচলো কেমন করে, গসুল আজম মায়ের পেটে নামাজ রোজা করে, বাঘের রূপে মায়ের মান বাঁচালো কেমন করে, এ পীরের নাই তুলনা সুরত শাহে মদিনা, এ পীরের নাই তুলনা সুরত শাহে মদিনা, যে নামে ফেরেশতারা তওয়াফ তাজিম করেছে, আমার বড় পীর জিলানি ওলির শিরোমণি, পাঁচ কলেমার সেহরা পড়েছে, পাঁচ কলেমার সেহরা পড়েছে। গস পাকের পাক চরণে কোটি কোটি সালাম, গোনাগার আশিক তোমার হতে চায় তোমার গোলাম, গস পাকের পাক চরণে কোটি কোটি সালাম, গোনাগার আশিক তোমার হতে চায় তোমার গোলাম। রহমাতুল্লাহ বলে গসকে দেখা পেলে, রহমাতুল্লাহ বলে গসকে দেখা পেলে, তার ওসিলায় খোদা দোজক হারাম করে দিয়েছে আমার বড় পীর জিলানি। ওলির শিরোমণি পাঁচ কলেমার সেহরা পড়েছে, পাঁচ কলেমার সেহরা পড়েছে, পাঁচ কলেমার সেহরা পড়েছে। www.anibas.in